তারপর আমরা শুরু করব তাফসীর সূরাতু জিলজালের। এই সূরার নাম জিলজাল আর এই সূরার নাম জালজালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাজিল হওয়া সূরা, মাদানী সূরা। আর এই সূরায় আটটি আয়াত রয়েছে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে কিয়ামত এবং কিয়ামতের কিছু অবস্থা। আর সেই দিন প্রত্যেককে সেখানে উপস্থিত হবে, নিজ নিজ কর্ম নিয়ে, আর নিজ নিজ কর্ম সেখানে হাতে পাবে, দেখতে পাবে। ভালো কাজ করে গেলেও দেখতে পাবে, আর অন্যায় কাজ করে গেলেও তা দেখতে পাবে। আল্লাহ পাকের সাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা। স্মরণ করো, যখন জমিনকে প্রচন্ড ভাবে প্রকম্পিত করা হবে, জালজালা মানে হচ্ছে ভূমিকম্প, প্রচন্ড ভাবে যখন প্রকম্পিত করা হবে। জিলজাল শব্দটি যেহেতু দুইবার করেছে, জুলজালাত আল আরযু পৃথিবী জমিন জিলজালাহা, সেই জন্য প্রচন্ড ভাবে যখন প্রকম্পিত করা হবে জমিনকে, এটা প্রথম সিংহাই ফুকের পরে, শ্রী ইসরাফিল ইসলাম প্রথম সিংহা যখন ফুক দেবেন তখন সারা পৃথিবীতে ভূমিকম্প হবে। এমন নয় যে বিশেষ একটা দেশে অঞ্চলে, যেমন আজকাল এইরকম ভূমিকম্প যেখানে সেখানে হয়ে থাকে, না, এগুলি হচ্ছে ক্ষুদ্র ভূমিকম্প। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন প্রথম সিংহাই ফুক দিয়ে দেওয়া হবে, আর পৃথিবী ধ্বংসের অর্ডার, পৃথিবীতে যা কিছু আছে আর যে কেউ আছে সবকিছু ধ্বংসের অর্ডার আল্লাহ পাকের, তখন পৃথিবী প্রচন্ড ভাবে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, আর এই জমিন নিজ বোঝা বাইরে নিক্ষেপ করে দিবে, বের করে দিবে। আসকাল সিকল বা সাকলের বহু বচন বোঝা, তো জমিন নিজের বোঝাকে বের করে, জমিনের বোঝা কি আছে, জমিনের পেটে অনেক বোঝা আছে, জমিনের পেটে বোঝা আছে ধন সম্পদ, আর আল্লাহ পাক যা জমিনের পেটে মানুষের উপকারের জন্য খনিজ সম্পদ রেখেছেন ইত্যাদি ইত্যাদি। জমিনের পেটে রয়েছে মৃত মানুষ, যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত মারা গেছে আর মাটিতেই মিশেছে, যেইরকম ভাবে মিশুক, পানিতে ডুবে মিশুক, আর জ্বালিয়ে দেওয়া হয়েছে মিশুক, আর দাফন করা হোক, যেইভাবে হোক মাটিতেই গিয়েছে, সবকে বের করে দিবে। এটা দ্বিতীয় সিংহাই ফুকের পরে হবে। দ্বিতীয় সিংহাই যখন ফুক দেওয়া হবে তখন মানুষের কবর ফেটে উঠবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, জমিন বোঝাই হয়েছিল মানুষ, সে মানুষ উঠবে জীবিত হয়ে আর দৌড় দেবে বিচার দিবসের দিকে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ যখন ছুটাছুটি করবে তখন হচ্ছে মা লাহা, কি হয়েছে এই জমিনের, এই পৃথিবীর কি হয়েছে, কি হলো, কি হলো, এইরকম অবস্থা হবে। ইয়াউমাইযিন তুহাদদিসু আখবারাহা, আর সেই সময় অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করবে আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আর ক্ষমার সুযোগ নেই, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে যে আল্লাহ ফিরিয়ে দাও, রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরাবেন না, জান্নাত কাল্লা, কখনো না, আর ফেরার সময় নেই, পাঠিয়েছিলাম, যথেষ্ট সময় দিয়েছিলাম, চিন্তা করার সময় দিয়েছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তোমাদেরকে কি এমন আয়ু দিনই, সূরা ফাতির একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে আয়ুতে যে সময়ে যে উপদেশ নিতে চাইতো সে অবশ্যই উপদেশ নিতে পারত। 50-60 বছরের মধ্যে পৃথিবীর অনেক কিছু করে আসলে, নিজের সংসারের জন্য অনেক কিছু করে আসলে, ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে আসলে, কিন্তু কোথায় যাচ্ছ, কোথা থেকে এসছো, তোমার পরিণাম কি, তোমার রব কে, তোমাকে কে সৃষ্টি করেছেন, এই গঠন কে দিয়েছেন, এই নিয়ামত কে দিয়েছেন, কখনো তোমার চিন্তায় আসে নেই। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু, আর যদি ভুলেও গিয়েছিল, ভালো কথা ভুলে গিয়েছিল, তো ওয়াজাআকুমুন নাযীর, তোমাদেরকে সতর্ককারী স্মরণ করিয়ে দেওয়ার জন্য তো এসেছিল, রাসূল এসেছিলেন, কোরআন এসেছিল, রাসূলের জামানা ছিল না, রাসূলের যারা স্থলাভিষিক্ত তারা এসেছিলেন, ওলামায়ে হক দাইগণ তারা এসেছিলেন, ইসলামের কথা বিভিন্ন মাধ্যম দিয়ে পৌঁছেছে, কোরআনের কথা পৌঁছেছে, রাসূলের কথা পৌঁছেছে, ফাজুকু, সুতরাং মজা চাখো, আস্বাদন করো, শাস্তি আযাব ভোগ করো, হামালি জালেমিন মিন নাস, জালেমের কোনো সাহায্যকারী নেই আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ইয়াউমাইযিন তুহাদদিসু আখবারাহা, ওই দিনে কিয়ামতের দিবসে এই জমিন তার সংবাদগুলি বর্ণনা করবে। তুহাদদিসু মানে বয়ান করা, হাদিস বয়ান করা, কি হাদাস ওই হাদিস, হাদাসানা ফুলানুন ফুলানুন, যারা মাদ্রাসায় অমুক হাদিস বয়ান করেছে, হাদিস পড়তে থাকে তারা, সেই দিন জমিন বর্ণনা করবে আখবারাহা, তার সংবাদ, যা সংবাদ রয়েছে, যা তার উপর ঘটেছে, এই ভূপৃষ্ঠে যা কিছু ঘটেছে, প্রত্যেক এলাকার জমিন আল্লাহ এই আমার উপরে এই এই জায়গায় আমার এই জায়গায় অমুক ব্যক্তি ব্যভিচার করেছে, অমুক ব্যক্তি খুন করেছে, অমুক ব্যক্তি শিরক করেছে, আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে, অমুক ব্যক্তি এখানে মদপান করেছে, এখানে অন্যায় কাজ করেছে, এখানে জুলুম অত্যাচার করেছে, এই ব্যক্তি চুরি করেছে, চোর আমার উপর দিয়ে হেঁটেছে, চুরি করে নিয়ে গেছে, চুরি করতে ঢুকেছে ইত্যাদি, তো সাক্ষী দেবে, ধরিয়ে দেবে যে এই লোক আমার উপর এই অন্যায় কাজ করেছে, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছিলে এই জন্য যে মানুষরা বসবাস করবে আর তোমার জমিনের উপর তোমার ইবাদত করবে, কিন্তু তোমার ইবাদত করেন, তোমার আদেশ নিষেধ মাননি, বিরুদ্ধে সাক্ষী দেবে, সেই দিন সবকিছু বিরোধী হয়ে যাবে। কেন এই জমিন বলা শুরু করবে? আল্লাহ বলছেন বি আন্না রাব্বাকা আওহালাহা, এই জন্য যে তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই নির্দেশ দিবেন, ওহী করবেন, জমিকে নির্দেশ দিবেন যে বলো তোমার উপর কে কি করেছে। এখানে আরেকটি কথা জেনে নেওয়া ভালো, যে যখন অন্যায় সম্পর্কে জমিন বলবে তাহলে ন্যায় সঙ্গত কাজগুলি যেগুলি হয়েছে, ভালো কাজ হয়েছে, নেক কাজ হয়েছে, সেগুলি সম্পর্কে বলবে। তাহলে যারা নেক আমল করে গেছে, ইমানের অবস্থায় সৎকর্মশীল ছিল, যেখানে বাস করেছে, যেখানে চলাফেরা করেছে, যেই জমিন দিয়ে হেঁটেছে, সেই জমিন গুলো সাক্ষী দিবে যে আল্লাহ এই লোকটি আমার উপরে বসবাস করেছে আর এখানে সে ইবাদত বন্দী করেছে, তোমাকে ওয়াই করেছে, গোনা থেকে বেঁচে থেকেছে, আমার উপর দিয়ে হেঁটে গেছে, হেঁটে মসজিদে গেছে, অন্ধকারে হেঁটে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ ইত্যাদি সাক্ষী দেবে, ভালো কাজের ক্ষেত্রেও সাক্ষী দেবে। তোহাদ্দেস আখবার, সমস্ত খবর, সমস্ত সংবাদ বর্ণনা করবে এই জমিন সেই দিন, এই জন্য যে আল্লাহ পাক নির্দেশ হয়েছে। আল্লাহ বলছেন ইয়াশতা তাল্লিউরা আমাল, সেই দিন সমস্ত মানুষ বিভিন্ন দলে দলে যেতে থাকবে, সাদার আস্তরণে ফিরে আসা, যেতে থাকবে, কোথায় যেতে থাকবে, কবর থেকে উঠে হাশরের মাঠে বিচার দিবসে, আস্তাতান দলে দলে, কি জন্য? লেওরাও আমালহুম, যাতে করে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়, তাদেরকে কর্ম দেখানো হবে, কারো ডান হাতে আসবে কর্মলিপি, কারো বাম হাতে আসবে, আল্লাহ পাক সূরা কাহফ ইরশাদ করে বাবা জাদু মা আমিলু হাদিরা, আর যা কিছু তারা করেছিল সবকিছু একেবারে চোখের সামনে উপস্থিত পাবে, আর তোমার রব কোন রকম জুলুম করবেন না। সেই দিন দুই রকম অবস্থা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং যেই ব্যক্তি অনুপরিমাণ, যাররা মানে অনুপরিমাণ, বিশেষ করে যাররা বলা হয় যখন রোদের সময় জানালা খোলা থাকে অথবা দেয়ালে কোনো ছিদ্র আছে, সেখান দিয়ে মনে হয় যে ওই ধুলিকণা গুলি আসছে, এগুলিকে যাররা বলা হয়, এটা একটা যাররার তাফসির। আর আরেকটা তাফসির হচ্ছে যে আরবরা যাররা বলতো ছোট পিপিলিকা, সুতরাং যে ক্ষুদ্র পিপিলিকা সমান অথবা ধুলিকণা সমান অনুপরিমাণ ভালো কাজ করবে, খাইরান ভালো কাজ, ইয়ারাহু সে তা প্রত্যক্ষ করবে, দেখতে পাবে, চোখের সামনে দেখতে পাবে, এমন নয় যে হারিয়ে গেছে, আমি ছোট কাজ করেছিলাম, এক টাকা দান করেছিলাম আর সেই জন্য আমি দেখতে পাই না, এক রাকাত বেতর পড়েছিলাম খুঁজে পাই না, যেমন এক শ্রেণীর লোকের এক রাকাত বেতরই নেই, এক রাকাত তো বেতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে, তাও দেখতে পাবে। ওয়ামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আর যেই ব্যক্তি অনপরিমাণ অথবা ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ ধুলিকণা পরিমাণ কোন মন্দ কাজ করবি, খারাপ কাজ করবি, শাররান ইয়ারা, তাও দেখতে পাবে। সুতরাং হে মানুষ, তুমি সেই দিন কি দেখতে চাও? ভালো দেখতে চাও, নেকি দেখতে চাও, সৎকর্ম দেখতে চাও, না গুনাহ দেখতে চাও, গুনাহর বোঝা দেখতে চাও? চিন্তা করে নাও, আর এখানেই চিন্তা করতে হবে, আর এখানেই তওবা করে ফিরে আসতে আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাক আমাদের সকলকে তওবা করার জন্য তৌফিক দান করেন, ফিরে আসার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.